সেদিন কোথায় ছিলে আজ সুখের দৃষ্টি ধরা বিন্দু বিন্দুতে এই মনে ছড়িয়ে দিলে জানি না কোথায় ছিলাম ওই জানাকে প্রশ্ন করো ওই নদী জানাকে প্রশ্ন করো এতদিন কোথায় ছিলাম Thank you.